এখন এটা সুন্নি মাওলানার কাছে ফতোয়া নেন, বলে ভাই এর উপরে ইমামদের ইজমা হয়েছে, এর উপরে ফতোয়া আছে, কারণ আল্লাহ ডবল বলেছে আর আল্লাহ রাসূল, الذهب بالذهب والفضه بالفضه الشعير بالشعير التمر بالتمر الملح بالملح والهنده بالهنده ছটা জিনিসের কথা বলেছে, কি সোনার পরিবর্তে বেশি সোনা নিও না, চাঁদির পরিবর্তে বেশি চাঁদি নিও না, জবের পরিবর্তে বেশি জব নিও না, খেজুরের পরিবর্তে বেশি খেজুর নিও না, গমের পরিবর্তে বেশি গম নিও না, আর লবণের পরিবর্তে বেশি লবণ নিও না, এই ছটা। টাকার কথা বলা হয়নি, ব্যাংকে টাকা রেখে আরামসে 10% সুদ নিতে পারি, কারণ কোরআন সুদ 100% হারাম করেছে, 10% এর কথা বলেনি, আদাফ ও মুদাফ ডবল ডবল সুদ খেও না, আমি সিঙ্গেল সিঙ্গেল চালাবো। এখন তুমি যদি আহলে হাদিস হও, এখন যদি তুমি আহলে কোরআন হও, এখন তুমি যদি কোরআন আর হাদিস শুনেছে চলো, তুমি যদি আব্দুল হাব নাজদীর ফলোয়ার হও, আমার কাছে তোমার এথিক অনুযায়ী বুঝিয়ে দাও যে তাহলে তুমি আমাকে কোরআন অনুযায়ী সুদ হারাম করলে কি করে, আর যদি না করা যায় তো তুমি ওটা চালাচ্ছ ঠিক। বাবা মার কথা বোঝা যাচ্ছে, কোরআন অনুযায়ী সুদকে তো এই যে সুদ আজকের দিনে যে সুদ, এই সুদ কোরআন অনুযায়ী হারাম করা মুশকিল আছে, কারণ কোরআন ডবল ডবল বলছে আর হাদিস পাক ছটা জিনিসের কথা বলছে, 9% 10% কোন বলতে হয়, কথা বোঝা যাচ্ছে? আসল ব্যাপার তা নয়, ব্যাপার হচ্ছে যদি ফতোয়া সুদের ফতোয়া যদি ফুরফুরা শরীফে নিতে যান বলবে হারাম, 1% খেলেও হারাম, বেরেলি শরীফে নিতে গেলে বলবে 1% খেলেও হারাম, কাছাজা শরীফে নিতে গেলে বলবে 1% খেলেও হারাম, সুন্নিয়াতের যে কোনো মার্কাজে যাবেন বলবে 1% খাও ওটাই হারাম। এখন যত ধনী লোক, তখন আজকে ছিল সিলসিলায় ফুরফুরা, আজকে ছিল সুন্নি, কালকে হয়েছে কি ওয়াহাবি, কালকে ছিল সে সুন্নি, আজ হয়েছে কি আহলে হাদিস, তার পেছনে কারণ কি দেখুন, সবকটা ধনী লোক। এখন আল্লাহ ও 2 কোটি টাকা দিয়েছে, এখন ডবল সুদে বেড়ে 4 কোটি হয়েছে, ও আমাদের কাছে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, বেরেলি শরীফে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, খসড়া শরীফে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, সুনিয়াতের মার্কাজে গেছে হারাম বলেছে, এই পয়সাটা হালাল না করলে 2 কোটি টাকা আমার পানিতে পড়ে যাবে, কারা হালাল বলে সেটা দেখতে হবে। দেখা যাচ্ছে কোরআন আর সুন্না, কোরআন আর হাদিসের যারা ধুলো উড়ায়, অচ্চ তাফসীর মানে না, ইমাম মানে না, মুসান্নিফিনদের কল মানে না, তাদের কাছে একমাত্র এই সুদ হলো হালাল। খবর নিয়ে দেখুন, হাল তেরা চাল হে মতলব তেরা, জোর সে বলো মতলব তেরা মাল হে। এগুলো আমি পেলাম কোথা থেকে, কারণ আমিও একটা, আমার আর একটা পরিচয় আপনারা জানেন, বহু ইনকোয়ারি আমার হাত দিয়ে হয়েছে, আমার কথাটা বুঝতে হবে এখানে, পথে বাবা চাই না ওসব জিনিস, আমার চাই রাসূলের মোহাব্বত, কারণ কবরে যখন যাব দো গজ জমিনের নিচে একটা কাফন পরে চলে যাব। ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্স যারা ভলেন্টিয়ার্স করছে, ভলেন্টিয়ার্স গন উপরে বাচ্চারা চেঁচামেচি করছে, ভলেন্টিয়ার্স উপরে দাঁড়িয়ে যান, মেয়েদের মহিলাদের এদিকে 2 মহিলাকে ভলেন্টিয়ার্স করে দেন, এনাদের আওয়াজ স্টেজে আসছে। অতএব আপনাদের কাছে আমার পরিষ্কার হিসাব, আপনি যদি আমার রাসূলের গোলাম হন, আপনি যদি আমার রাসূলের মহব্বতের মানুষ হন, আর তার শাফাতের দিককে লক্ষ্য করে যদি আপনার জীবন যাপন করেন, আমার রাসূলের দুশ্মন যারা, গুস্তাখ রাসূল যারা, আমার রাসূলকে নিজেদের সঙ্গে যারা সমতুল্য করে, আমার রাসূলকে নিয়ে যারা অপব্যাখ্যা করে, তাদের সঙ্গে উঠা বসা চলা ফেরা, তাদের সঙ্গে বিয়ে শাদি আপনার চলবে না, তাদের সাথে একই সঙ্গে মসজিদে নামাজও আপনার পড়া যাবে না। কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এদের ব্যাপারে বাকায়দা তার নামা ওসিয়ত নামার মধ্যে লিখে দিয়েছে। তাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি, কারণ সারা পৃথিবীর বুকে 3% আদার্সদের মধ্যে তাদের দেখা যায়, আজও 97% সারা পৃথিবীতে সুন্নিয়াতের বলবালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সময় জলসা মানে ফতোয়ার জলসা, জলসা মানে ঝগড়ার জলসা, মাহফিল মানে ফতোয়াবাজি, এটা অশান্ত মনকে শান্ত করবে। মন খারাপ দিলে উলঝান আছে, সুকুন পাওয়ার জন্য মিলাদুন নবীতে বসে রসুলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেলবে কি, আল্লাহ রসুলকে আমাদের মতো বানিয়ে দিতে চাচ্ছে, ফতোয়া দিয়ে দিচ্ছে যে কোরআন ছোঁয়ার জন্য উজু করার দরকার নেই, এমনি ছুঁতে পারো। ইসলাম কি আচ্ছা দিন আয়ে, ও আচ্ছা দিন ক্যা হে, জিস আচ্ছে দিন মে কাহা জাতা হে রসুল তো হামারে জেসে থে। ইসলাম কা আচ্ছা দিন ও হে জিস দিন মে ও সব রওজা মজার আজার মে মত যাও, এ সব শিরক বিদআত হে। আচ্ছে দিন ইয়ে ক্যা হে, এ সব দেখো কোরআন কো ছুনে কে লিয়ে ওযু কা জরুরত নেই, কিসি ভি হাল মে ছু লো। রেজাল্ট ক্যা হে, বাংলা ডোমজুর থানায় বউ কোরআন শরীফ পড়ছে টাটকা, চল্লিশ দিন ঘুরে এসে বাড়িতে, তিন দিন পরেই বউ কোরআন পড়ছে, কোরআন ধরে ছিঁড়ে কোরআনের উপর পেচ্ছাপ করে দিল। এটা হলো ইসলামের আচ্ছা দিন ভাই, হমে আচ্ছা দিন কা জরুরত নেই, হমে লৌটা দো ইসলাম কা উস বুরা দিন কো, জিস দিন মে কিসি জঙ্গল কে বাজু সে কোই গুজরতে তো রুক জাতে, কহিন না ইহাঁ ওলি কা মজার হো। সমঝ রহে হো না বাত, মহব্বত ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও, ইজ্জত ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও, তাজিম ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও। আজ ইসলামের নতুন নতুন ফতোয়া আসছে, মন থেকে তাজিমকে তুলে দেওয়া হচ্ছে। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ মুসলমান, তাই আমাদেরকে মজবুত হয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে জিনিস চলছে একটা রেভুলেশন, আজও 97% বিলং করছে। আপনারা বলেন দুঃখ লাগে যে তৃতীয় বিশ্বে, আপনি বলবেন এসব জিনিস এসব ফান্ডা তৃতীয় বিশ্বেই দেখা যায়, আরবে নেই, মিশরে নেই, এতে নেই, ওতে নেই, কবর পূজা, কবর জিয়ারত, এই সেই, এগুলো সব এখানেই হচ্ছে, এগুলো তো আরবে হয় না, এগুলো তো মিশরে হয় না, এগুলো ভারতের বোকা মুসলমানেরা করে। বোকা মুসলমান ভারতের নয়, আপনি কত বড় বোকা নিজেকে চিনতে পারছেন না, আপনি নিজেকে জাস্টিফাই করতে পারছেন না, আপনি নিজে কত বড় বোকামি করছেন, আপনারা দেখলে অবাক হবেন। এই দেখুন আমার মুজাদ্দিদের জামানের মাজারের সামনে কারা জিয়ারত করছে, মিশর থেকে এবং মদিনা শরীফ থেকে আসা মানুষেরা, দেখতে পাচ্ছেন মিশর জামে আজহার ইউনিভার্সিটির প্রফেসর, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ থেকে আসা মানুষ, কি হলো কথা বুঝে যাচ্ছে তো নাকি? আমার ছোট হুজুর পীর কিবলার মাজার জিয়ারত করছে, দেখুন এ দেখুন ফুরফুরা শরীফে আমার দরবারে অফিস অফিস রুম জামিয়াত উলামায়ে বাংলার অফিসে তারা বসে আছে। কারা এরা? বুঝানো খুব সোজা ব্যাপার, আমার ছোট হুজুর পীর কিবলার মাজার জিয়ারত করছে আর কবরের দিকে ফিরে হাত তুলে মোনাজাত করছে, দেখুন দেখছেন এরা কারা? আরো কাছ থেকে দেখুন কারা এরা? আজকের ঘটনা বলছি, আজকে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করেছে আমাকে, মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না, হাকিকত ছুপ নহীঁ সকতে বনাওয়ট কে উসুলো সে, জেসে কে খুশবু আ নহীঁ সকতে হ্যায় কাগজ কে ফুলো সে। সমঝ রহে হো না ভাই? আমার ভাইরা, আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন, দিন দুনিয়ার বাদশা আকায় নাম ধর্মদে নিয়ে তাজদার আল্লাহ দরবারে বলছে আমার আল্লাহ আমার উম্মত গুলোকে আপনি নাজাত দেন, আমার উম্মতদের জন্য আমি কাঁদছি। আল্লাহ মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ বলছে যা যা জিব্রাইল আমার হাবিবকে নিয়ে, আমি একটু আমার হাবিবকে দেখতে চাই। জিব্রাইল এসে দেখছে আমার রাসূল ঘুমাচ্ছে, কোনো বিয়াদবি করেননি, বাবা আল্লাহ রাসূল তুলে দিলে জাগিয়ে দিলে কোনো বিয়াদবি হতে পারে, আল্লাহর দরবারেতে ফিরে যায় যে বলছে আল্লাহ বলো বুলবুলে সিদরা নবী সো গে উসে আরাম ভি করনে দো, ইয়া আল্লাহ গর তেরে নবী কো মে আরাম করনে কো দে তো তেরে হুকুম কা তামিল কাইসে করে, তোমার হাবিব কে যদি আরাম করতে দি তোমার হুকুমের তালে তামিল করব কি করে? কোন সা হুকুম? নবী কে আরশে নি আসার হুকুম। আমার রাসূল কে আল্লাহ বলছে, জিব্রাইল কে আল্লাহ বলছে জিব্রাইল নবী কে আরশে নি আসতে হবে, বলছে হ্যাঁ তাহলে আমার হাবিবকে আমি একটু জাগিয়ে দিই। আশটা কেঁপে উঠলো, এই জিব্রাইল, জিব্রাইল পরওয়ারদিগার, তুমি মেরে হাবিব কো জাগায়া তো নহীঁ। আরশ কাঁপ গয়ে, জিব্রাইল কাঁপ গয়ে ওর কন লেগে, না না পরওয়ারদিগার, মানে জাগায়া নহীঁ, ওর দিল হি দিল মে সোচতে রহ গয়ে, ঘর মে বেদার কর দেতে মেরে রসূল কো তো আজ মেরা কাম খারাপ হো জাত, যদি একবার জাগিয়ে দিতাম তো আজ আমার সব বিনাশ হয়ে যেত। না পরওয়ারদিগার, আমি আপনার হাবিবকে জাগাইনি আল্লাহ, আমি আপনার হাবিবকে তুলে দিইনি আল্লাহ। আল্লাহ বলছে তুমি ঠিক করেছো, আমার হাবিবকে জাগাওনি, কিন্তু তোমার হুকুম, কিন্তু তোমার হুকুম। কোন সা হুকুম? কিসের হুকুম? নবীকে আরশে আনার হুকুম, জাগাতে তো হবে, কিভাবে জাগাবো? বলছে দোস্ত কার? আল্লাহ আপনার। আমার আল্লাহ বলছে আমার হাবিবকে জাগাবার কায়দা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেব, দেন দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ জিব্রাইল, তোমার ঠোঁট করেছি কাফুরের, আর আমার হাবিবের কদম করেছি নূরের। যাও যাও জিব্রাইল, তোমার কাফুরের ঠোঁট দিয়ে আমার হাবিবের নূরের কদমে একটা চুমা দিয়ে দাও। দিমাগে খতমে নবুয়াতে আসর হবে, নিগাহে রিসালাত খুলে যাবে, ওই সময় তুমি আমার কোরআনটাকে শুনিয়ে দেবে। যাও জিব্রাইল, তেরে হোঠ বনে হে কাফুর কে, আর মেরে হাবিব কা কদম বনে হে নূর কে। যা জিব্রাইল, তেরে কাফুরি হোঠ সে মেরে হাবিব কা নূরি কদম কো চুম লে। দিমাগে খতমে নবুয়ত পে আসর হোগা, নিগাহে রিসালত খুল জায়েঙ্গে, ওর কহে দেনা মেরা কুরআন সুনা দেনা। জিব্রাইল পৌঁছ গয়ে, কদম কে নিচে বৈঠে, ইয়ে তকরির রিপিটেড তো নহীঁ হো রহে, রিপিটেড হো রহে। বহুত সাল পহলে মানে ইয়ে তকরির আজ সে তিন ইয়া চার সাল পহলে কিয়ে থে, হমে ইয়াদ হ্যায়, রফিক ভাই কা ওহাঁ মলাড মলোডি মে, ইস ইস ইস বীচ ওর ইয়ে তকরির হম কহীঁ কিয়ে হ্যায়, ইয়ে হমে খেয়াল নহীঁ, ইসলিয়ে মে পুরানা ফির পকড়ে। ভাইর আপনারা কথা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, সমাজ রাখো না ভাই। জিব্রাইল আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, পায়ের নিচে বসেছে, চুমু দেবে, ঠোঁট দুটো আল্লাহ রসুলের কদমে ঠেকে একটা চুমু দেয়। আল্লাহ স্বপ্নে একবার আমাদের নসিবে দিন, আমরা হাবিবুল্লাহর কদমে চুমা দিতে চাই। যে জিব্রাইল কদমে চুমা দিয়েছে আমার রসুল জেগে গেছে, জিব্রাইল তুম, জিব্রাইল তুম, জিব্রাইল নে কোরআন শোনা দি, ইন্নাল্লাহ লা মুশতাকুন ইলাইক, বেশক আল্লাহ আপকো দেখনে কা ইস্তিয়াক কর রহে হে, চলিয়ে হুজুর। তো মেরে রসুল নে কাহা, জিব্রাইল ও তো হামে পতা হ্যায় মগর ইত্তে তক কবি কদম নহীঁ চুমে, আজ কেসে চুম লিয়া। বলো সুবহানাল্লাহ, ইত্তে তক কবি কদম নহীঁ চুমা, আজ কেসে চুম লিয়া। তো জিব্রাইল নে কাহা, হুজুর হম কাহা চুমে, ও তো চুমানে ওয়ালে নে চুমায়া। তো মেরে রব নে কাহা, জিব্রাইল তুমনে তো মেরে হাবিব কা কদম চুম লিয়া, থোড়া জায়কা ভি তো আয়া, থোড়া মজা ভি তো আয়া, থোড়া লজ্জত ভি তো আয়া। তো জিব্রাইল নে কাহা, ইয়া আল্লাহ মেনে তেরে আরশ কো দেখা, মেনে তেরে কুরসি কো দেখে, মেনে তেরে জন্নত কো দেখা, জন্নত কি বাগ বাহার কো দেখে, জন্নত কি লাল আউজার কো দেখে, জন্নত কি গুলে গুলজার কো দেখা, জন্নত কি ফুল দেখা, জন্নত কি কলিয়া দেখা। ইয়া আল্লাহ জো মজা না তেরে জন্নত মে না জন্নত কি কলিও মিলা, ও মজা রওজাতুল মুহাম্মদ কি তলিয়ো মে মিল গয়া। জো মজা হামে কহীঁ নহীঁ মিলা, ও তো রওজাতুল মুহাম্মদ কি তলিয়ো মে মিল গয়া। হুজুর এক বাত পুছে, জিব্রাইল নে কাহা, জিব্রাইল নে কাহা, হুজুর এক বাত পুছে, বোলো। হুজুর খুদা নে জব আপকো সোনে কো কাহা, তাব জাগতে রহতে থে, নামাজে পড়তে রহতে থে, কয়াম পে কয়াম, রকু পে রকু, সুজুদ পে সুজুদ, ইত্তে সারে নামাজে পড়তে থে, আপকে জিসম আপকে পায়ের পর বরহম পড় জাতে থে, আজকে রাত বড়ে মুসরত কে লমহাত হে বড়ি খুশি কি রাত হে আজকে রাত আপকো জাগনা চাহিয়ে তা বলকে সো গয়ে ক্যা বাত হে হুজুর আজ রাত বড় আনন্দের রাত আল্লাহ যখন ঘুমাতে বলে আপনি জেগে থাকতেন আজকে জাগার রাত আপনি ঘুমাচ্ছেন কেন হুজুর मेरे रसूल ने कहा जिब्रील सुन मैं आज क्यों रात को जागते हैं तुम्हें आज क्यों सो गए तुझे पता भी है खबर भी है हुजूर खबर ना है हुजूर पहले मैं क्यों जागते थे इसका खबर है हुजूर वो भी पता नहीं था हुजूर तो मेरे रसूल ने कहा सुन इतने तक मुझे उनकी जरूरत था मैं जागते रहते थे अब तो उन्हें मेरी जरूरत पड़ा तो मैं सो गए जोर से बोलो इतने तक मुझे उनकी जरूरत था मैं अपने रब को देखना चाहते थे मैं जागते रहते थे आज तो रब मुझे देखना चाहा जरूरत मेरा नहीं रब का है इसलिए मैं सो गए जोर से बोलो हुजूर क्या आप रब से मिलने को नहीं जाओगे बेशक आई विश टू मीट माय अल्लाह डेफिनेटली जिब्रील इतना बड़ा दुनिया में कैसे शायर करो तो जिब्रील ने कहा हुजूर खुदा जब मिजबा है तो मेहमा का टेंशन की क्या बात है हुजूर वो देखो आगे खड़ा है गाधा थे के बड़ो और घोड़ा थे के छोटो दैट इज नॉट अ माइक्रोवेव लीप दैट इज नॉट अ कॉन्कॉर्ड बट दैट इज वेरी हाई स्पीड व्हीकल दैट्स कॉल्ड बुराक हुजूर इस पे सवार हो जाओ इस पे सवार हो जाओ लम्हात के अंदर अर्श पे पहुंच जाओगे हमारे रसूल ने वजू बना लिया और अर्श पे और उस पे सैर हो गए उस पे सवार हो गए और जब भी मेरे रसूल इसमें सवार हुए और बूरा कूदने लगे उछलने लगे तो मेरे रसूल कहने लगे जिब्रील मैं गिर ना जाऊं कहीं ये तो उछलने लगे सुन रहे हो ना भाई पीछे से सुन रहे हो भाई सुनाई दे रहे हैं जिब्रील हमें डर लग रहा है कहीं गिर ना जाऊं ये तो उछल रहा है तो जिब्रील ने कहा है बुराक गुस्ताख तुझे खबर भी है तो किस तेरे ऊपर कौन सवार हुए हैं तो उछल रहे हैं तो बुराक ने कहा सुनो मैंने तो अपने किस्मत पे नाज कर रहा हूं बोलो सुभान अल्लाह अभी जानी को जानी ओ जिब्राइल अमार पीठेर उपरे आकाए नामदार बसेछे मदनी ताजदार बसेछे गरीबेर गमखार बसेछे मदिनार झुमर बसेछे कुल नबीदेर सरदार बसेछे आनंद की करब खुजे पाइनि तई लाफाते आरम्भ करे दिएछि আমি আনন্দ রাখতে পারছি না গো আমার রাসূলের দুই চোখে পানি এসে যায় জিব্রিল সেই রাত্রে বিয়াদবি করেছিল তুলেছিল জাগিয়েছিল আল্লাহ ডাকতে পাঠিয়েছে তাও জাগায়নি বলে কোথা বিয়াদবি হয়ে যাবে আর আমাদের বুকের তাকত কি মদের মতোই তো ছিল অত বাড়াবাড়ি করার কি দরকার আছে কথা বুঝতে পারছেন না আমাদের মতোই তো ছিল বাড়াবাড়ি করার দরকার কি আমাদের মতোই ছিল আচ্ছা আমি যখন এরকম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইউনিভার্সাল ডিবেট অ্যাটেন্ড করেছিলাম উস ঘর মে ঘর হো ঘর মে উস ঘর মে ঘর হোতে হুয়ে ঘর ওয়ালো কা কবর নহীন হোতা ভাই আজ ভি सऊदी अरेबिया में 72% सुन्नियत का बोलबाला है 72% क्योंकि दलील क्या है मैं जो रेशियो आपको कहेंगे वो मैं तो कोई पेशावर मतलब प्रोफेशनल लेक्चरर में नहीं हूं और ये वो तकरीर करना मेरा प्रोफेशन नहीं है ये मेरा शौक है বাপ দাদু করেছে আমিও করছি আমার শখ আমি যেটা বলছি এই রেশিওটা আমার কাছে তত্ত্ব সম্মিলিত রেশিও লেটেস্ট এডিশন অফ ব্রিটিশ মিউজিয়াম আপনি খুলে দেখেন আপনি আমার সঙ্গে মিলিয়ে নেবেন আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন গত বছরে এবছরের আগের বছরে জেদ্দায় বোমা বিস্ফোরণ হয়েছিল না ঠিক কখন হয়েছিল ইন্টারন্যাশনাল হানাফি কনফারেন্স হয়েছিল সৌদি আরবের জেদ্দাতে জোরে বলুন সুবহান পেছন থেকে বলুন সুবহানাল্লাহ এখন সেখানে যদি 100% ওয়াহাবি হয় তো হানাফিদের কনফারেন্সটা ওয়ার্ল্ড এর সব থেকে বড় কনফারেন্সটা জেদ্দায় হলো কি করে? মদিনা শরীফের জমিনে 6000 মুসলমান রাসূলের রওজার সামনে মিলাদুন নবী করেছিল বলে অ্যারেস্ট করেছিল, ধরে রাখতে পারেনি। কারণ সৌদির জমিনের শহরগুলোতে ওয়াহাবিরা রাজ করছে এবং তার মধ্যে বাংলাদেশি বেশ কিছু আছে। আর সৌদির শহর, বহু শহর এখনো সুন্নিদের, তুর্কি শাসন যখন ছিল যে অবস্থায় ছিল এখনো পর্যন্ত সেই অবস্থায় রেশিও বলছে 72% আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজও সৌদি আরবে আছে। মিলাদ কিয়াম সালাম আজও সৌদির জমিনে হয়, কিন্তু সেখানকার হুকুমত হচ্ছে ওয়াহাবি হুকুমত। বাড়াবাড়ি করলে মারবে, কোথায় কি জন্য সব টাকা বন্ধ করে দে। কথা বুঝতে পারছেন? সব টাকা বন্ধ করে দে, কালো ধন আসবে। হুকুমতের ব্যাপার আগে নেই বলে হুকুমত জারাতে সে যা ইচ্ছা করতে পারে, সেখানে হুকুমত চলছে যা ইচ্ছা করছে। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন যদি কেউ বলে সৌদিতে এমন হয় আমরা দেখেছি, এখানে কেন হবে না, সৌদির ইমামে করে, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দেব। দিনের কাজ করে পয়সা লিয়া হালাল না হারাম? তাদের ফতোয়া অনুযায়ী হচ্ছে হারাম। যে হুজুররা ওয়াজ করবে পয়সা লেবে কেন? প্রথম প্রশ্নের জবাব হচ্ছে আমার, যদি হারাম হয়ে থাকে সব থেকে বড় হারামটা খেচ্ছে তো কাবা ঘোষ, কাবা শরীফের ইমাম, কারণ সে আল্লাহর কাবায় নামাজ পড়িয়ে পয়সা লিচ্ছে। এই ইমামকে ইমামানাকে বলে লাভ কি? ইমামানাকে বলে লাভ কি? সে তো কাবায় নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে। মদিনার জমিনে আল্লাহ রাসূলের মসজিদে নামাজ পড়িয়ে পয়সা দিচ্ছে। আবু বকর, উমর, উসমান, আলী কোনদিন নিয়েছিল? ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে ওটা ব্যাপার না। ইহাল তেরা চাল হ্যাঁ মতলব তেরা জোর সে মাল হ্যাঁ না। আরবে আমি এই জিনিস দেখে এলাম, আরবের মানুষ গোসাব খাই তুইও খা, ডাঙার ব্যাং খাই তুইও খা, কুঁচে খাই তুইও খা, কাঁকড়া খাই তুইও খা। আচ্ছা না তুলে যা, ওদের কাছে জায়েজ আছে, তোমার কাছে কেন জায়েজ হবে না? আরবের মানুষ এইটুকু দাড়ি রেখে ইমামতি করে অনেকে, এইটুকু দাড়ি, তাই না? তুমিও কালকে দাড়ি সব কেটে ফেলো, হবে হবে না আরবের? আরে শুনো, আরব হামারা দলিল নেই, মক্কা হামারা দলিল নেই, কাবা হামারা দলিল নেই, মদিনা হামারা দলিল নেই। হামারা দলিল হ্যায় মদিনা ওয়ালা, বলো সুবহানাল্লাহ। হামারা নারে তাকবীর, নারে রিসালাত, ہمارا بخاری مسلم کا استاد ہے میرے والد صاحب۔ چلو ہم جو کہہ رہے تھے تو مدینہ ہمارا دلیل نہیں، مکہ ہمارا دلیل نہیں، مدینہ والا مصطفیٰ ہمارا دلیل ہے، مصطفیٰ کا قول ہمارا دلیل ہے، مصطفیٰ کا وہ اس کے پر نازل ہوئے جو قرآن، there is probably the word, no words are author but with a rewind of 15th century with a poor taste, the creed of Hazrat Muhammad is free from the suspicions of Abu Ghraib۔ اب دیکھو اس کے پر جو قرآن نازل ہوئے ہے یہ ہمارا دلیل ہے۔ اور قرآن کہہ رہے ہیں কুনু মাআ সাদিকিন, তুম লোক ডাক্তার কে সাথ মত সাথি মত হো, তুম প্রফেসর কে সাথি মত হো, সাথি বননা হে তো সাদিকিন কা সাথি বন যাও, বলো সুবহানাল্লাহ। তো ফির ও কহনে লাগে, জিয়াদ ইউনিভার্সিটি কা হেড অফ দা ডিপার্টমেন্ট হো আল কুরআন কা থা, সুনো দেখ গৌর সে সুনো, ইউনিভার্সাল ডিবেট থা, ইন্দোনেশিয়া থা, জাপান থা, জার্মান থা, লগভগ 18-20 কন্ট্রি কাজ পে ডেডিকেটস থা ডিবেট চল রা থা তো মানে সবসে জুনিয়র মে থে পে হম সবসে জুনিয়র পে ও সারে বাত হোনে লগে বড়ে বড়ে বাত হোনে লগে মানে তো সুন রা থা হেরা হো গে বাপ রে বাপ বড়ে বড়ে হস্তি হব এসে ফিগর হ্যাঁ বাপ রে বাপ মাশাল্লাহ এক মসজিদ কে পিছে এক বন্দা বস কাফি দূসরা কো জব ডিবেট শুরু হুয়া তো কেন লগে এসে হ্যাঁ ওসে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুর্কি উসকে উপর উসকে বাদ জিতনে দমেশক মিসর জিতনে সারে আপনে শানে রিসালাত বয়ান করনে লগে রসূল আল্লাহ কা শান বয়ান করনে লগে কলেজা ঠান্ড হো জায়েগা ভাই মগর ও আরব কা জো থা ঘর বে ঘর হোতি হুয়ে ঘর ওয়ালো কা কবর নেহি হোতা মেরে পাস রেকর্ডিং হ্যায় অভি তক ও কহনে লগে আজ ভি দুনিয়া মে গুমরাহিয়ত ছাই হুই হ্যায় কিয়া গুমরাহিয়ত গুমরাহিয়ত ইয়ে হ্যায় কি জাহান আল্লাহ নে কালামুল্লাহ মে কুরআন পাক মে সরাসর কহ দিয়া কি কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম এ নবী তুম কহ দো হাম তুমারে জেসে বশর হ্যায় মগর আপনে মে কোই উসে বশর মাননে কো তৈয়ার নেহি কুছ অউর মানতা হ্যায় ইয়ে তো গুমরাহ হ্যায় বলো নাউজুবিল্লাহ তো ফির মানে পুছা ও হামারে জেসে বশর হ্যায় মতলব দেখো উসকা বিবি উসকা বচ্চা উসকা খুন উসকা পসিনা উসকা বাতে করনা উসকা চলনা ফিরনা ও তো হামারে জেসে থে না উসকে বাত কহনে লগে গুমরাহ মুসলমান হামারে জেসে মাননে কো তৈয়ার নেহি ও তো মিট্টি কা বনা হুয়া হ্যায় হামারে জেসে মিট্টি কা ও ভি বনে হুয়ে কি ক্যা আল্লাহ কা রাসূল ক্যা আদম কা বনি আদম নেহি হ্যায় अगर बनी आदम है तो आदम को तो मिट्टी से बनाया गया ऐसे करने गया और मैं वहां बैठे थे बहुत सारे बातें हुई है अभी वक्त नहीं मिलेंगे उतना इतना कह देते हैं सिर्फ मैं तो शुरू हो गया भाई मेरा पहला डिबेट उससे ये था रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ये मिट्टी का था ये अब साबित कर सकोगे पहला सवाल मेरा बेशक कर दूंगा अब बोलो रसूल अल्लाह का जो कबर हुआ था ना हां जी तो उस वक्त क्या दुआ पढ़े थे हमारे लिए जो दुआ पढ़ता है वही दुआ पढ़ा था उनके लिए इसका मतलब क्या हुआ क्या मतलब क्या हुआ मिनहा खलकनाकुम और फीहा नुईदुकुम অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বরাবর আর ইসকা মতলব কিয়া হ্যায় জনাব মিনহা খলকনাকুম তুমে মিট্টি সে বানায়ে গয়ে হ্যায় ও ফিহা নুঈদুকুম আর মিট্টি মে তুমকো রাখে জাতে হ্যায় ও মিনহা নুখরিজুকুম আর মিট্টি সে তুমকো নিকালা জায়েগা তারাতান উখরা সমঝ রহে হো না ভাই আচ্ছা আচ্ছা ইসকা মতলব ইয়ে হ্যায় হ্যাঁ ইসকা মতলব ইয়ে হ্যায় বলছে হ্যাঁ कहने लगे हाँ वो तो मिट्टी का बने हुए देखो मिट्टी से बनाया मिट्टी वही दुआ है ना मुझे हजरत इसका तो मफहूम आप सही नहीं तर्जमा तो आप सही से नहीं किए है वो तर्जमा जो आम मुसलमान करते हैं वही आप किए हो आपसे मैं इसका स्पेशल तर्जमा जो ओरिजिनल है वही सुनना चाहते हैं समझ गए ना भाई आप वही तर्जमा सुनना चाहते हैं বসে পড়ুন আপনারা বসে পড়ুন কোন তবলিগি কোন আহলে হাদিসের কোন যদি প্রশ্ন থাকে আমি বাঘ নয় ভাল্লুক নয় ওপেন আমাকে প্রশ্ন করুন ফয়সালা অন দ্য স্পট ফয়সালা অন দ্য স্পট কোন অমুক দিন তমুক দিন নয় স্পটে আমি জবাব দেব ইনশাল্লাহ কোন প্রশ্ন যদি থাকে ওপেন চ্যালেঞ্জ আপনারা আমায় প্রশ্ন করুন কারণ সারা ওয়ার্ল্ড এর মধ্যে একটা 3% আদার্স ছোট্ট একটা দল ও তাদের কাছে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সারেন্ডার আত্মসমর্পণ করে না কথা বুঝতে পারছেন না কারণ আমরা মিলাদুন নবী করে থাকি শুনে রেখে দিন আজও করছি ওয়াহাবিয়াতের কলিজাটা তাতে কেঁপে যায় আহলে হাদিসদের বুকটা তাতে থরথর করে কাঁপে কারণ তাদের ধারণা হচ্ছে আমার রাসূল মরে গেছে, তাদের ধারণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছে, তাদের ধারণা ঈদ ও মিলাদুন নবী কেন করো, কারণ এটা তো খুশি করার দরকার নেই, এই দিনে তো নবী মারা গেছে দুঃখ কেন করো না। আমি তাদের জবাব দিয়ে থাকি, তোমাদের নবী মরে গেছে মুহাম্মদ বিন আব্দুল হাব নজদি, তোমরা দুঃখ করো গে যাও, আমাদের নবী আমিনাল্লাহ। www.anibas.in